السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. গগনে ভগনে যাবতীয় প্রশংসা আল্লাহর তাআলার জন্য, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী মানবকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সেই প্রশ্নটা হল যে আমি কি জন্য সৃষ্ট হয়েছি, আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছেন। এই উত্তর নিয়ে আপনি আপনাকে চিনুন, আপনি কে, আপনি কোথায় ছিলেন, এখন আছেন, কোথায় যাবেন। এই উত্তর খোঁজার মাধ্যমে আমরা দু চারটি কথা আলোচনা করব আপনাদের সাথে, যাতে আমরা এই উত্তর খুঁজে পাই এবং আমরা জীবনের দিশা খুঁজে পাই, নিজেকে চিনতে পারি এবং সেই মতো নিজের মর্যাদা রক্ষা করতে পারি। উদ্দেশ্যবিহীন কোনো কাজ, যে কাজের পেছনে কোনো উদ্দেশ্য থাকে না, সে কাজ আসলে করে পাগলে। পাগলে দেখবেন কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কোনো খেয়াল থাকে না, কোনো বিশেষ উদ্দেশ্য থাকে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, সে তেমন কিছু উত্তর বা সদুত্তর দিতে পারে না। অথচ নিয়তবিহীন কাজ পণ্ড, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তবিহীন যদি কোনো কাজ হয় পণ্ড হয়, আর উদ্দেশ্যবিহীন কাজও পণ্ড হয়। আমরা কেন সৃষ্টি হয়েছি, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনার এই মোবাইলটা কেন সৃষ্টি হয়েছে, কেন আবিষ্কার হয়েছে, আপনি জানেন যে এর মধ্যে কথা বলা হয়, এর মধ্যে ছবি তোলা হয়, এর মধ্যে ফটো পাঠানো হয়, ভিডিও পাঠানো হয়, ইত্যাদি ইত্যাদি। এই বোতলটা কি জন্য সৃষ্টি হয়েছে, পানি ভরার জন্য সৃষ্টি হয়েছে, হুজুর দেখতেই তো পাচ্ছেন পানি ভরা আছে। এই মাইক্রোফোনটা কেন সৃষ্টি হয়েছে, কথা উঁচু করার জন্য। আপনার কলমটা কি জন্য সৃষ্টি হয়েছে, আপনি বলবেন লেখার জন্য। এই কাগজটা কি জন্য সৃষ্টি হয়েছে, বলবেন লেখার জন্য, বা এটা লেখা ছাপার জন্য। এই চশমাটা কি জন্য সৃষ্টি হয়েছে, বলবেন দেখা যায় না যে জিনিস, সেই জিনিসকে সুন্দর করে দেখার জন্য। আপনার জুতোটা কি জন্য সৃষ্টি হয়েছে, পায়ে চলার জন্য, পাকে রক্ষার জন্য, ইত্যাদি ইত্যাদি। আপনার লেবাস পোশাক কি জন্য, আপনি চেয়ারে বসে আছেন, চেয়ার কি জন্য সৃষ্টি হয়েছে, বসার জন্য। আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন, আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন, খাবারের জন্য দুনিয়াতে এলেন, খাও খেয়ে নাও, না আমি মানুষের খেদমতের জন্য সৃষ্টি হয়েছেন। মানুষ কি জন্য সৃষ্টি হয়েছে, মানুষের খেদমতের জন্য যদি সৃষ্টি হয়েছেন, তো মানুষ কি জন্য সৃষ্টি হয়েছে। এই যে সমস্ত কিছুর উত্তর জানে, কিন্তু আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন সেই উত্তরটা জানে না। আমি কি জন্য সৃষ্টি হয়েছি এই উত্তরটা সে জানে না। এসেছি তবে জানি না আমি এসেছি কোথা হতে, চোখের সামনে পথ দেখেছি, চলতেছি সেই পথে, এমনি ভাবে চলতে রব, কোথায় যাব তাও জানি নে, পথই বা আর কত। এখানে জানেন তো মরুদের খুব চেক হয়, তাই না? ট্রাফিক পুলিশের হাইওয়েতে বিশেষ করে খুব চেক হয়, চেকপোস্ট। চেকপোস্টে দাঁড় করিয়ে কি কি প্রশ্ন করে, বলো তোমার একামা দাও, বলে একামা জানি না, লাইসেন্স জানি না, কোথেকে আসছো বলছে জানি না, কোথায় যাবে বলছে জানি না, মরুর কি করবে তাকে? কি করবে? বলবে যাও যাও যাও, সমস্যা নেই, তাই না? নাকি লাল ঘর দেখাবে, শ্রী ঘরে পাঠাবে এবং দস্তুর মতো তার ব্যবস্থা করা হবে। আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই অবস্থা, আপনি জানেন না আপনি কি জন্য সৃষ্টি হয়েছেন। আপনি বলছেন ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়ামা নাহনু বিমাবউসিন। এ হচ্ছে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন, আমরা এখানেই মরি, এখানেই বাঁচি। জানি না আমরা কোত্থেকে এসছি, জানি না কোথায় যাব, জানি না এরপরে কোনো জীবন আছে বলে আমাদের মনে হয় না, এটাই আমাদের জীবন। আল্লাহ তাআলা কোরআনে এই কথা মানুষের উল্লেখ করেছেন। আর এক জায়গায় বলছেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা আদ-দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন্নুন। সূরা জাসিয়া ২৪ নম্বর আয়াত, আগে সূরার আগের আয়াতটা বললাম, সূরা মুমিনুনের ৩৭ নম্বর আয়াতে। এখানে আল্লাহ কি বলছেন যে ওরা বলে আমাদের এই জিন্দেগি ছাড়া আর কোন, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন ছাড়া আর কোন জীবন নেই। নামুতু ওয়া নাহিয়া, মরি আর বাঁচি। ওমা ইহলিকুনা ইল্লা আদ-দাহর, যুগ জামানা ছাড়া আমাদেরকে ধ্বংস কেউ করে না। এই ব্যাপারে ওদের কোনো জ্ঞান নেই, কেবল ধারণা। কেউ কেউ ধারণা করে যে মরব আবার এখানেই ফিরে আসব। কেউ কেউ জন্মান্তরবাদে বিশ্বাস করে যে মানুষ হয়ে হয়তো জন্ম নিলাম, ভালো হলে আবার মানুষ হয়ে আসব, আর যদি খারাপ কাজ করে যাই তাহলে কুকুর বিড়াল হয়ে জন্ম নেব। ওই তো জানেন এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, পাছা পেরে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে। জানেন না নিজে থেকে ইচ্ছা করে মরবে আর ইচ্ছা করে জন্ম নেবে সুতো হয়ে। এগুলো কি? কেবলমাত্র ধারণা। এই জন্যে প্রেমিক প্রেমিকা প্রেমে সফল না হলে আত্মহত্যা করে, বলে ইহ জন্মে দেখা হল না প্রিয়া, দেখা হবে পর জন্মে। তোর বাবার ক্ষমতা আছে, তোর ইচ্ছা মতো জন্ম নেবি, ইচ্ছা মতো দেখা করবি? তোকে কে পাঠিয়েছে দুনিয়াতে? তুই নিজে এসেছিস না তোকে পাঠানো হয়েছে? তেমনি পরবর্তী জীবন যদি আছে ধারণা করিস তো ইচ্ছা মতো দেখা হবে? অত সহজ নয়। এক এক মানুষের এক এক ধারণা, পরকাল সম্বন্ধে নানা ধারণা আছে মানুষের। পরকাল আছে অনেকে মনে করে আছে, তো ইচ্ছা মতো আছে, তারপর স্বর্গ নরক কিভাবে আছে, নানা রকম মানুষের ধারণা। কেন জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আমরা উদাসীন? আমরা আজকে চলুন সেই খবর নেব এবং আমরা জানব যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা কেন সৃষ্টি হয়েছি, এ সম্পর্কে উদাসীন কেন। জীবনের নানা সমস্যা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। জানেন জন্মের পর থেকে যখন জ্ঞান হতে শুরু হয়েছে তখন থেকে আমাদের জীবনের পেছনে একটার পর একটা সমস্যা। মা বাপের যেমন, আপনারা তো জানেন হাদিসে আছে যে প্রত্যেক সন্তান ইসলামের প্রকৃতির উপর জন্ম নেয়, তারপরে কে তাদেরকে নষ্ট করে? মা বাবা। অনেকে কিন্তু মা বাবা নষ্ট করে না, কে করে? বাইরের পরিবেশ। বাইরের পরিবেশ তাকে নষ্ট করে, স্কুল কলেজ নষ্ট করে, মাদ্রাসা নষ্ট করে। মা বাপই শুধু না, মা বাপ যদি ভালো হয় ছেলে ভালো হয়ে গড়ে ওঠে, আবার দেখবেন ভালো ঘরেও ছেলে খারাপ হয়ে যাচ্ছে আর খারাপ ঘরের ছেলেও ভালো হয়ে যাচ্ছে। এটা কোনো না কোনো প্রকৃতি, কোনো না কোনো পরিবেশের চাপে নানা সমস্যা যখন জড়িয়ে যায়, তারপর যখন বড় হই যৌবন আসে, যৌবনের এক সমস্যা, তারপরে পেটের ধান্দা, পেটের চিন্তা, কি করে বড়লোক হব, তারপরে সাংসারিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, রুজি রুটির সমস্যা, আমাদেরকে ভুলিয়ে দিয়েছে যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। যখন যৌবন এলো তখন ভাবলাম কি, লাইফ ইজ ওয়াইফ, ওয়াইফ ইজ লাইফ, যে একটা সঙ্গিনী চাই, তাই না? খাবার পেটে তো খাবার জুটছে, আবার যদি তখন যখন সঙ্গিনী হলো তখন ভারো বড় বাড়ি চাই, তাই না? নারী হলো গাড়ি চায়, গাড়ি হলো বাড়ি, বাড়িতে যাই। একটার পর একটা সমস্যা যখন আসছে তখন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে যাচ্ছি। পার্থিব্য সুখ সমৃদ্ধি ও বিলাসিতা, পার্থিব্য জীবনকে মানুষ প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, নারী ধরে ধরে সব কথা বলেছেন, জানি আমরা তোমরা কেন কেন তোমাদের প্রভু থেকে ধোকায় আছো, জীবন থেকে ধোকায় আছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আসল কথা হলো তোমরা পার্থিব্য জীবনকে প্রাধান্য দাও, এটাই জীবন মনে করো, আর তার জন্যেই পরকালে যে জীবন আছে সে জীবন সম্পর্কে কোনো ধারণা রাখতে চাও না, কোনো বিশ্বাস রাখতে চাও না, কোনো খেয়াল রাখতে চাও না যে পরবর্তীকালে আমাদের প্রস্তুতি নিতে হবে পরবর্তীর জন্য, তার ধারণাই থাকে না। দেখেন মানুষ যখন ছোট বাচ্চা থাকে, বাচ্চা যখন ছ বছর স্কুলে ভর্তি করেন, সাত বছর স্কুল ভর্তি করেন, মা বাপ কেন স্কুলে ভর্তি করে? শিক্ষার জন্য। কি শিক্ষার জন্য? জ্ঞান শিক্ষার জন্য। কিসের জ্ঞান? মাল মশলা আসবে তার জন্য, নাকি আল্লাহর দিন কায়েম হবে তার জন্য? আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, নিজের ছেলে মানুষ হবে, অন্ত মানুষ হবে, এই জন্য এক এক মানুষের, আর অধিকাংশ মানুষের কি, হ্যাঁ কিসে করি আসে? দুটো। সব কিছু শিখিয়ে আছো তুমি, শুধু শিখো নিকো কিসে করি আসে? দুটো। এই করি আসার কথা এমন চিন্তায় ফেলে, এমন ভাবে আমাদেরকে আচ্ছন্ন করে ফেলে যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছি, আমরা কেন সৃষ্টি হয়েছি ভুলে গেছি। দেখে না ওই যে ছোট বাচ্চারা বলে, এক কবি বলেছেন, বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি। দেখেছেন স্বামী স্ত্রীতে পরামর্শ করে, আমার ছেলেকে ডাক্তার বানাবো, বাবা যদি ভালো হয় তো না আলেম বানাবো, না ডাক্তার বানাবো, না ইঞ্জিনিয়ার বানাবো, চলে না চলে না দ্বন্দ্ব। হ্যাঁ শ্বশুর বাড়ির লোক এক বলে, নিজের বাড়ির লোক এক বলে, বউ এক বলে, স্বামী, এক এক মানুষের এক এক রকম। আর কি ব্যাপারটা জানেন, মানুষ যেমন পরিবেশে থাকে ঠিক সেই রকমই ভাবে। আমি আপনাদেরকে একটা গল্প বলে থাকি, বটগাছের নিচে একজন ডাক্তার, একজন ফকির মানে ভিখারি, আর একজন তালেবে এলম, আর একজন হাটুরে, এই চারটে লোক বসে আছে গাছের ডালে, পাখি ডাকছে। পাখি জানো কি বলছে? তো বলছে, আচ্ছা আপনারা বলতে পারবেন পাখিটা কি বলছে? তো ডাক্তার বলছে, আমি জানি আমি জানি। কি বলল? সি বা জল ট্যাবলেট। ফকির সাহেব বলছে, মানে ভিখারি বলছে, না না না ওঠে ভুল না ভুল বলছে, সুবহান তেরি কুদরত। হাটুরে বলছে, না না না ওসব না বলছে, পেঁয়াজ রসুন আদরক। তালেবুলুন ছিল একটা, সে বলছে, না না না ও বলছে, এজা সামাউন ফাতারাত। কেন বলুন তো? ডাক্তার সাহেব ট্যাবলেট নিয়ে কারবার করে, ট্যাবলেটের কথা বলল, বেকারি সে তো সুভান তেরি কুদরত বলে হাঁকারি দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। দেখেছেন কালমা, শুনেছেন কত রকম বিকৃত কালেমা পড়ে, সুভান তেরি কুদরত আর কি কি কুদরত দিয়ে লাঠি ঠুকে ভিক্ষা করে তার মুখে। তাই আর তালবিলুম তো কোরআন হিফজে করে, কোরআন মুখস্থ, ইজাজ সামাউন ফাতারাত। আর হাটুরে সে আমরা হাটে গিয়ে পেঁয়াজ রসুন আদা বিক্রি করে, সে বলছে পেঁয়াজ রসুন আদা বলবেই, যার যেমন প্রকৃতি সে সেই রকমই কথা বলবে। আপনার স্ত্রী যে পরিবেশে সে বলবে আমি ডাক্তার বানাবো, আবার স্ত্রী যদি ভালো হয় সে বলবে আলেম বানাবো, আপনি বলবেন ডাক্তার বানাবো, তাই না? ডাক্তার বানাবো মানে কি? এখানে পয়সা আসবে। আপনি জানেন দেশ থেকে বহু মানুষ সৌদি আরবে পেশে পড়াবার জন্য বা পড়ার জন্য কত পস্তায়, আর এখানে আপনি জানেন বহু মানুষ আছে যারা সৌদি আরবে পড়াচ্ছে না, এখান থেকে পাঠিয়ে দিয়ে দেশে পড়াচ্ছে। কি জন্য? হ্যাঁ ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এখানে ছেলে পড়ালে পয়সা আসবে না, দেশে পড়াবো। তো কেন এগুলো কি জন্য হয়? যার যেমন চিন্তা। আপনি দেখেন একজন ব্যবসাদার মানুষ, বিশাল তার ব্যবসা আছে, ছেলেকে কি বানায়? ডাক্তার বানাবে? ও ব্যবসায়ী, একটু কোন রকম মাধ্যমিক পড়িয়ে নিয়ে ব্যবসার লাইন ধরিয়ে দেয়, তেমনি ডাক্তার নিজের ছেলেকে ডাক্তার বানাবে, উকিল নিজের ছেলেকে উকিল বানাবে, পুলিশ নিজের ছেলেকে পুলিশ, এটাই হচ্ছে সিস্টেম। ছেলে বলছে বাবার ইচ্ছে ইঞ্জিনিয়ার, মায়ের ইচ্ছে ডাক্তারি, দাদুর ইচ্ছে উকিল হব, নানুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলি কেমন যেন ভেবেই আমি থ, কেহই আমায় বলল না তো খোকা মানুষ হ। কি বলল? কে বলছে ইঞ্জিনিয়ার হও, কে বলছে ডাক্তার হও, কে বলছে উকিল হও, কে বলছে মাস্টার হও, কিন্তু মানুষ হতে কেউ বলল না। দেখেন মানুষ হবো, আবার অন্য কথা আছে, যারা মানবতাবাদী তারা মানুষ হতে বলছে, ও ধর্ম ফর্ম না, মানুষ হ, তাই না? হিন্দু বানোগে না মুসলমান বানোগে, ইনসান কি ঔলাদ ইনসান বানোগে, ওসব দরকার নেই, ধর্ম নিরপেক্ষতা চাই। সে না, সে মানুষ হওয়া উদ্দেশ্য হল যে কেউ বলল না যে তোমার জীবন, তুমি কি জন্য সৃষ্টি হয়েছ, তুমি কি জন্য দুনিয়াতে এসেছ, পয়দা কেন হয়েছ, সেটা আমাকে কেউ শেখালো না। আর বুঝতেই পাচ্ছেন মহিলারা আছে, তাদের এক যৌবন এলে যখন তাদের সংসার করার, মানে একজন সঙ্গী সাথী, যেমন একজন স্বামী, একজন ভালো স্বামী পাবো, এই তো উদ্দেশ্য থাকে, তাই না? ওদের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য যে একজন ভালো স্বামী পাবো, ভালো সংসার পাবো। আর বুঝতেই তো পাচ্ছেন, রসের নাগর রূপের সাগর, যদি ধন পাই আদর করে করি তারে বাপের জামাই, বাস এই তো উদ্দেশ্য। কি চাই? রসের চাই, রসের নাগর হতে হবে, দেখতে শুনতে ভালো, হ্যান্ডসাম, হ্যান্ডসাম চাই। আর তার সঙ্গে কি চাই? টাকা না হলে তার হয় না, শুধু তো বাদাম মুড়ি খেয়ে তো ভালোবাসা হয় না, তাই না? তার জন্যে টাকা চাই, তাহলে আমি তাকে পছন্দ করব, বাস তার জীবনের উদ্দেশ্য শেষ হয়ে গেল ওইখানেই। জীবনের উদ্দেশ্য বোঝা শেষ হয়ে গেল। কেউ কেউ বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, বাস দুনিয়াটাই তার মানে গুরুত্বপূর্ণ হয়ে গেল। আর কেউ কেউ বলে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল শীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রবনা সই, বাস যার যেমন আছে খালি ভোগ বিলাস, মিশব ধুলায় দার আগেতে সবটুকুর সব সদ্ব্যবহার, স্ফূর্তি করে নাই করি কেন দিন কয়েকেই সব কাবার। এসব ওই কবিদের, উমর খৈয়াম, এসব এই কবিদের কবিতা এগুলো, শুধু ভোগ বিলাস, দুনিয়া পেয়েছ দুনিয়া লুটে নাও, উপভোগ করে নাও, হালাল হারাম দেখার কোনো প্রয়োজন নেই। তার মানে কি? জীবনের উদ্দেশ্য, আমি কেন সৃষ্টি হয়েছি এ উদ্দেশ্য বুঝতে তারা অক্ষম। জীবনের প্রতিযোগিতা, ওর বাড়ি হলো আমার বাড়ি কখন হবে, ওর গাড়ি হয়েছে আমার থেকে ভালো গাড়ি কেমন কখন হবে, এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা মানুষকে ভুলিয়ে দিয়েছে যে তার জীবনের আসল উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা বলছেন কবরে পর্যন্ত এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে কি করেছে ভুলিয়ে দিয়েছে। এই জন্যেই দুনিয়ার জীবনটা কেমন, জিন্দগিটা কেমন, আল্লাহ তাআলা কোরআনের 20 নম্বর আয়াতে বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া যিনাতু ওয়া তাকাসুর ওয়া তাকাসুর ওয়া তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, হ্যাঁ তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, ধন জন নিয়ে খালি প্রতিযোগিতা, আমার কখন বেশি হবে, কখন বেশি হবে, কখন আমার বড় বিল্ডিং হবে, কখন আমার জমি জায়গা বেশি হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে, বাস এই নিয়ে যখন ব্যস্ত থাকব তখন কি আর আমার সময় আছে যে আমি ভেবে দেখব আমার আমি কি জন্য সৃষ্টি হয়েছি, হয়নি? আল্লাহ তাআলা বলছেন না, সব নারী ধরে ধরে বলছেন যে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ধোকায় ফেলে রেখেছে, তানাফুস, একে অপরের প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা করছে, হাঁকাহাঁকি, ডাকাডাকি। আর প্রতিদ্বন্দ্বিতা কিসে করতে হয়? আল্লাহ তাআলা আসলে প্রতিদ্বন্দ্বিতা কিসে করতে বলেছেন? খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, খিতামুহু মিস্ক, ওই যে ইন্নাল আবরারা লাফি নাঈম, ভালো লোক হও জান্নাতে সুন্দর নিয়ামতে থাকবে, সেখানে পানি পান করতে পারবে যে পানির মোহর লাগানো আছে, তাই না? মিসকে আম্বরের মোহর লাগানো আছে, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিদ্বন্দ্বিতাকারীদের উচিত যেন এই নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, এই জিনিসটা পাওয়ার জন্য, এই পানি পান করার জন্য, জান্নাতের এই জায়গা পাওয়ার জন্য যেন প্রতিদ্বন্দ্বিতা করে, দুনিয়ার জন্য না। দুনিয়ার বিল্ডিং হলো, গাড়ি হলো, বাড়ি হলো, হলো আর না হলো, আসল প্রতিদ্বন্দ্বিতা তোমাকে যদি করতে হয়। আমাদের ভোটাররা প্রতিদ্বন্দ্বিতা করে কি জন্য? মানুষকে বুঝিয়ে বুঝিয়ে বুঝিয়ে যাতে ভোট বেশি হয়, তাই না? আমাদের এই জন্যই বলে প্রতিদ্বন্দ্বিতায়, অমুক প্রতিদ্বন্দ্বিতা, অমুক পার্টি, অমুক পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে, এই দুনিয়ার প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতা, এই ক্ষমতার দ্বন্দ্ব ইত্যাদি, এসব কিছু দুনিয়ার বিষয়, আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, প্রতিদ্বন্দ্বিতা যদি করতে হয়, প্রতিযোগিতা করতে হয়, তাহলে তোমার রবের ক্ষমা প্রার্থনার জন্য করো এবং জান্নাতের জন্য করো, যে জান্নাত আসমান জমিন সমান, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য তৈরি রাখা হয়েছে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ, একই কথা, জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে হলে যেটা আসল জিনিস সেটার জন্য প্রতিযোগিতা করো। আর কেন তোমরা প্রতিযোগিতা করছো দুনিয়ার জন্য? একটা গল্প বলবো, আমার গল্প বলা ভারী অভ্যাস আছে। একটা গল্প প্রচলিত আছে যে বাদশাহ হারুন রশিদ একবার এইরকম একটা বিরাট হল ঘরে, বাদশাহ হারুন রশিদের একাধিক স্ত্রী ছিল এবং বাঁদিও ছিল, তো বলল তোমাদেরকে, তোমাদের জন্য আজকে আমি একটা গিফট দেবো, আমি কিন্তু গল্প বলছি। তো এক এক সুন্দর সুন্দর আলমারিতে সাজিয়ে এক একটা বেশ সুন্দর সুন্দর অলংকার সাজিয়ে দিল। এখানে স্ত্রীরা দাঁড়িয়ে আছে, বলল আমি হুকুম করলে তোমরা যাবে, যে যে আলমারিতে হাত দেবে সেই আলমারির অলংকার তার হয়ে যাবে। ঠিক আছে, যেমনি আমাদের প্রতিযোগিতা 1-2-3 বলা হয়, তো প্রত্যেক স্ত্রী ছুট দিয়ে আমি এটা আমার এটা আমার এটা করে হাত দিয়ে দিল। মাঝখান থেকে একজন কালুনি, কালো দাসী ছিল, সে কিন্তু ছুটে যায়নি, সে বাদশাহ হারুন রশিদের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো। সবাই অলংকারী, দেখ আমারটা কি সুন্দর, দেখ আমারটা কি সুন্দর, দেখ আমারটা কি সুন্দর। আর কালুনি, তুই গেলি না কেন, তুই গেলি না, কিছুই পেলি না? বাদশাহ হারুন রশিদ বলছেন, তোমরা নিজে নিজের জিনিস নিয়ে খুশ থাকো, এই কালুনি যা পেয়েছে তা যদি পেয়ে যায় তো গোটা হারুন রশিদের রাজ্য ওর। ও কার কাঁধে হাত দিয়েছে? ও যিনি অলংকারে হাত দেয়নি ঠিকই, কিন্তু স্ত্রীর অলংকার হলো কে? স্বামী। স্ত্রীর অলংকার হলো স্বামী, স্বামীর কাঁধে হাত দিয়েছে, আর যদি এ পেয়ে যায় গোটা রাজত্ব তার। বুঝতে পারছেন, দুনিয়া নিয়ে মানুষ প্রতিযোগিতায় আছে, কিন্তু আসল জিনিস, যেটা আসল প্রতিযোগিতা করতে হয় সেটা হচ্ছে জান্নাতের প্রতিযোগিতা। তো মোট কথা হচ্ছে, দুনিয়ায় প্রতিযোগিতা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা এই ব্যাপারে প্রতিযোগিতা করব। বাহরাইন থেকে মাল এলে একবার সাহাবারা খুব খুশ হলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবশিরু, তোমরা সুসংবাদ নাও, তোমাদের কাছে খুশ খবর এসেছে, মাল ধন তোমাদের আস্তে আস্তে। আর প্রথম মতো সাহাবাদের অবস্থা কি ছিল আপনারা জানেন, সব বলার পরিসর নেই। কোরবানির গোস্ত 3 দিনের বেশি খাওয়া কি ছিল? নিষেধ ছিল, তাই না? আজকাল খেতে পারেন না? পারেন না। কতদিন পারেন কোরবানির গোস্ত খেতে? একদম, সে কোরবানি তো আপনি চিবাতে পারেন শুকনো গোস্ত, সমস্যা নেই, কিন্তু প্রথমত 3 দিনের বেশি খাওয়া নিষেধ ছিল। কেন? অবস্থা খারাপ, বিলি করে দাও, খাওয়া যাবে না, বিতরণ করে দাও। পরবর্তী সাহাবাদের মাশাআল্লাহ, যখন স্বাচ্ছন্দ্য এলো, সুখ এলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাওয়াল্লাহি মাল ফাকরু ওয়াখশা আলাইকুম, আল্লাহর কসম তোমরা যে গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, অভাবী হয়ে যাবে, আমি এ ভয় করি না, ওয়ালাকিন্নি আখশা আনতুবসাতা দুনিয়া আলাইকুম কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতকুম আহলাকাতহুম, আমি এ ভয় করি না যে তোমরা গরিব হয়ে যাবে, বরং আমার ভয়ে তোমরা ধনী হয়ে যাবে, এমন ধনী হবে যে ধনী হওয়ার ফলে তোমরা তাতে প্রতিদ্বন্দ্বিতা করতে লাগবে, একে অপরের হিংসা বিদ্বেষ করতে লাগবে, ফলে তোমাদেরকে এই ধন ধ্বংস করে দেবে, যেমন ওদেরকে, পূর্ববর্তী মানুষ জাতিকে ধ্বংস করেছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিতনাতা উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হল কি? মাল। এই মালের ফিতনা ভারী সমস্যা মানুষকে ফেলে রাখে, আর এই প্রতিদ্বন্দ্বিতা মানুষকে ভুলিয়ে রেখেছে যে সে কেন সৃষ্টি হয়েছে, কিসের জন্য সৃষ্টি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বলেছেন, তায়সা আব্দুদ দিনার, তায়সা আব্দুদ দিরহাম, দিনারওয়ালা ধ্বংস হোক আর দিরহামওয়ালা ধ্বংস হোক। তো মোট কথা হচ্ছে, ধ্বংস কেন হোক, যেহেতু তারা জীবনের উদ্দেশ্য ভুলে গেছে, আল্লাহর কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সে কথা ভুলে গেছে, জীবনের নানা ফিতনা জীবনের উদ্দেশ্য থেকে দূর করে দেয় মানুষকে, প্রবৃত্তির ফিতনা, প্রসিদ্ধি ও পদের ফিতনা, যশের ফিতনা, রাজনৈতিক গৃহদ্বন্দ্বের ফিতনা, মালের ফিতনা, স্ত্রী ও নারীর ফিতনা, এসব ফিতনা, সমস্ত ফিতনা মানুষকে দূর করে দিচ্ছে। কি থেকে দূর করছে? জীবনের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য জানা থেকে তাদেরকে দূর করে দিচ্ছে। আর নারীর ফিতনা তো বুঝতেই পাচ্ছেন, অধিকাংশ এখন যুবকদের ভিতরে, স্কুল কলেজের ভিতরে শুধু নারীর ফিতনা, ভালোবাসা, এই অবৈধ ভালোবাসার ফিতনা এমন জড়িয়ে যাচ্ছে মানুষ যে অনেক ছেলে এমন আছে যে ভালোবাসায় পড়ে এমন কথা বলে, তু না মিলি পুরি দুনিয়া মিলি তো ক্যা, তাক জীবন আ দিল দিয়া হ্যায় যা ভি দেঙ্গে সনম তেরে লিয়ে, বাস খাস পাগল হয়ে যায়। যেমন ছেলে পাগল হয় তেমনি মেয়ে পাগল হয়, বাস দুনিয়ার জিন্দগি যে কি জন্য, তারা ভাবে দুনিয়ায় হচ্ছে প্যার, দুনিয়ায় দুনিয়া প্যার কি দুশ্মন হ্যায়, আর সমস্ত উদ্দেশ্যই মনে করে কি যেন এই দুনিয়ার সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার জন্য। সন্তান সন্ততির ফিতনা, শয়তানের ফিতনা তো আমাদের পেছনে আছেই। জীবনের উদ্দেশ্যে রয়েছে মানবের বিশাল মর্যাদা, বিশাল প্রভুর দাসত্বের মর্যাদা। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চলুন আমরা খুঁজি, আমরা এইসব ফিতনা থেকে দূরে থেকে খুঁজে বের করি যে আমরা কেন সৃষ্টি হয়েছি। আল্লাহর কোরআন পড়ুন, প্রথমত আল্লাহকে বিশ্বাস করতে হবে, তবে তো। যদি আল্লাহকে বিশ্বাস না করেন তাহলে এই প্রশ্নের উত্তর খোঁজা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর প্রতি ঈমান, তারপর আল্লাহর কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই যে তার মানেই হল যে আমি জিন ইনসানকে কি জন্য সৃষ্টি করেছি, ইবাদতের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহর উবুদিয়াত, আল্লাহর দাসত্বের জন্য সৃষ্টি হয়েছে। সুতরাং মানুষ যখন সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর দাস হতে হবে। আর এই দাসত্বের যে কত বড় মর্যাদা, দাস হওয়া যে কত বড় মর্যাদা, এটা বোঝা যায় না। যারা প্রকৃত দাস তারা প্রভুর খেদমত করে তারা কি হয়, ধন্য হয়। যারা প্রকৃত দাসী তারা তাদের প্রভুর খেদমত করে ধন্য হয়। তেমনি দাস প্রভু কত বড়, সেই বড় বিশাল প্রভুর দাস হওয়াটা চারটিখানি কথা না। আপনি দেখবেন যে সমস্ত দাসরা ওই মন্ত্রীদের খেদমত করে, আপনারা জানেন যে মন্ত্রীর দাস ও মন্ত্রী, মন্ত্রীর দাস ও মন্ত্রী। আমরা অনেক সময় সৌদি আরবে থেকে বলি বাবা, সৌদি আরবে কুকুররাও আরবি বলে, তাই না? অনেক সময় আমরা বলি যে এখানকার যেমন পজিশন, ঠিক সেই পজিশনে সমস্ত মানুষ, সমস্ত পশু পক্ষী ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা এত বড় প্রভু, তো সেই প্রভুর দাস হওয়া এ চারটিখানি কথা না। আপনি জানেন আমাদের মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন গুণে গুণান্বিত করেছেন। তার মধ্যে একটা গুণ কি জানেন, বিশেষ গুণ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর কি দাস। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই। আর কি সাক্ষী দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দায় রসুল। গাদাস তার মানেই হল যে মুহাম্মদ আব্দ এবং মাবুদ না। কিন্তু মুহাম্মদ কার আব্দ? আল্লাহ তাআলা মাবুদের আব্দ, আর সে এক বিশাল মর্যাদা। এজন্যই আল্লাহ তাআলা কোরআনের সূরা ইসরাতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবিদিহি। এখানেও বলা হয়েছে যে যিনি ইসরাতে নিয়ে গেছেন নিজের আব্দকে, বান্দাকে, দাসকে। সূরা কাহাফে বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবিদিহিল কিতাব। সূরা ফুরকানে বলেছেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবিদিহি। দেখেন বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা নিজের নবীকে আব্দ বলেছেন, আর তিনি হচ্ছেন মাবুদ। আর আব্দুল্লাহ কথা বলেছেন সূরা জিনে আল্লাহ বলছেন, ওয়াল্লাম্মা কামা আব্দু আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু। এখন আব্দুল্লাহ হওয়া চারটিখানি কথা না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব থেকে সুন্দর নাম কি, পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। যে নামের আগে আব্দ আছে সে নাম খুব সুন্দর। তবে হ্যাঁ, আব্দুর রাসুল, তারপরে আব্দুর রাসুল বললে তার হবে না, আব্দুল নবী না, তারপরে আব্দুল কালাম না, এগুলো তো আল্লাহর নাম, এগুলো তো আল্লাহর নামের সাথে যুক্ত না। আল্লাহর নামের সঙ্গে যুক্ত সে সুন্দর নাম। মোট কথা, আল্লাহর দাসত্বের যে মর্যাদা, সেই মর্যাদা হচ্ছে বিশাল মর্যাদা। আর যখন আপনি দাসত্বের মর্যাদা চাইবেন তখন আপনাকে দীনে ইসলাম পালন করতে হবে, সবচেয়ে শ্রেষ্ঠ দিন এটা পালন করতে হবে, যেহেতু দিন দেয় সুন্দর জীবন। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মানে আমিলা সালেহা মিন যাকারিনা উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, যদি দিন পালন করো তাহলে দিন পালনের মধ্যে রয়েছে তোমাদের জন্য কি সুন্দর জীবন। দিন পালন করলে তোমরা সুন্দর জীবন পাবে, তাহলে দাসত্বের সাথে রয়েছে, দাস হলেও আমরা সুন্দর জীবন পাব। এবং ধনী গরিব সকলের উদ্দেশ্যে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সবকিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার কোন শরীক নেই। জীবনের উদ্দেশ্য অজানা, জানতে অক্ষম, তাই পার্থিব অসফলতায় বিমর্ষ হয়ে ভেঙে পড়ি। আমরা জীবনের উদ্দেশ্য বুঝি না বলেই আত্মহত্যা করি। অনেকে দেখবেন ক্ষতি হল, বিশাল ব্যবসার ক্ষতি হয়ে গেল, আত্মহত্যা করে। বিশাল ফসলের ক্ষতি হয়ে গেল, আত্মহত্যা করে। প্রেমে অসফল হল, আত্মহত্যা করে। স্ত্রী ধোকা দিয়েছে, আত্মহত্যা করে। স্বামী ধোকা দিয়েছে, আত্মহত্যা করে। কেন করে? তারা মনে করে কি জীবনের কোন দাম নেই, এত কিছু করলাম, জীবনের কোনো দাম নেই, আমার জীবনের কোনো দাম নেই, আমাকে কেউ ভালোবাসে না। জীবনটা কি মনে করে? এই সাংসারিক সুখকেই জীবন মনে করে। আসল জীবন যদি তার জানা থাকতো তাহলে আত্মহত্যা কমসে কম করত না। এক জায়গায় সে আঘাত খেয়েছে, কিন্তু আল্লাহর কাছে তো আঘাত খায়নি। এ জগতে সে হয়তো অসফল হয়েছে, কিন্তু পর জগতে সে নিশ্চয়ই সফল হবে। এই বিশ্বাস থাকলে কেউ আত্মহত্যা করত না। আসলে আত্মহত্যা করে, এই জীবনের উদ্দেশ্য বোঝে না বলেই তারা আত্মহত্যা করে। আল্লাহর কাছে মর্যাদাই হচ্ছে অভিষ্ট। আল্লাহ তাআলার কাছে যদি কেউ মর্যাদাবান হয় তাহলে নিশ্চয়ই জানবেন যে কেয়ামতের দিনে যে ভালো হতে পারল, কেয়ামতের দিনে যে লাভ করতে পারল, এই জীবনের উদ্দেশ্য বুঝে জীবনে কাল কেয়ামতে যে সফল হল সেই হল আসল সফল। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে অসফল, যারা দুনিয়াতে তো নয় বরং আখেরাতে, আখেরাতে অসফল হয়েছে, আখেরাতে তার স্ত্রী সন্তানকে ক্ষতিগ্রস্ত পেয়েছে। আর এটাই হল স্পষ্ট ক্ষতি, স্পষ্ট অসাফল্য, অসফলতা। ভাই, আল্লাহর কাছেই মর্যাদাই হচ্ছে অভিষ্ট। আল্লাহর বহু বান্দা আছেন, যে বান্দা যখন কসম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না মিন ইবাদিল্লাহি মান লা ওয়াকসামা আলাল্লাহি লা আবাররাহ, আল্লাহর বান্দার মধ্যে এমন বান্দা আছেন যে বান্দা কসম করলে আল্লাহ তাআলা সেই কসম ভাঙেন না। যখনই বান্দা কসম করেছে, এক সাহাবীর ঘটনায় আছে, নাদর বিন আনাস, তিনি তার মেয়ের দাঁত, কাউর দাঁত ভেঙে দিয়েছিল, দাঁত ভাঙার পরে বলে দাঁত ভাঙা হবে, তো কসম করে বললেন আল্লাহর কসম ওর দাঁত ভাঙা হবে না। আর যাদের দাঁত ভাঙা হয়েছিল তারা বলল না আমাদের দাঁত, দাঁতের বদলে কি চাই? দাঁত চাই। তো কোরআনে নাই, কিন্তু এর বিনিময়ে বিকল্প আইন আছে না নেই? সেটা হচ্ছে কি নিতে হবে? দিয়াত নিতে হবে, জরিমানা যেটাকে বলে, দণ্ড। তো তারা পরবর্তীতে রাজি হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, আল্লাহ তাআলা ওদেরকে রাজি করে দিলেন, কারণ মানুষের হৃদয় আল্লাহর কাছে আছে, ওদেরকে রাজি করিয়ে দিলেন। তো নাদর বিন আনাস এবং সাহাবি যে কসম করলেন সেই কসম তাকে ভাঙতে হল না। এক মরুবাসী সাহাবীর নাম ছিল জাহির বিন হারাম, তিনি মরু অঞ্চল থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ফলমূল শাকসবজি উপঢৌ করে নিয়ে আসতেন। আর তার মরু এলাকায় যাওয়ার সময় তিনিও তাকে শহরের কোনো কোনো জিনিস প্রস্তুত করে তাকে উপঢৌ করে বিনিময় প্রদান করতেন। একদা তিনি তাকে বললেন, ইন্না জাহিরান বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরু, জাহের আমাদের বেদুইন, অথবা জাহের আমাদেরকে মরু অঞ্চল থেকে উপহার এনে দেয় আর আমরা তার শহুরে সাথী, অথবা আমরা তাকে আমাদের শহরের প্রয়োজনীয় জিনিস কি করে থাকি, উপহার দিয়ে থাকি। জাহেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন, ফলে তার সাথে রসিকতা করতেন। জাহের দেখতে ছিলেন কুশ্রী, একদা তিনি নিজের পণ্য বিক্রি করছিলেন, এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে তার পিছন থেকে বগলের নিচে হাত বার করে জড়িয়ে ধরলেন, অথবা তার পিছন থেকে জড়িয়ে ধরে তার চোখ ধরে বললেন যাতে তিনি দেখতে না পান। তারপরে জাহের বললেন, কে কে পেছন থেকে, পেছন পেছন থেকে কে আমাকে ধরেছে, আমাকে ছেড়ে দেন, আরসিলনি মান হাজা, কে ধরেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর তিনি লক্ষ্য করলেন বা বুঝতে পারলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং নিজের পিঠকে ভালোভাবে তার অপার্শ্বময় বুকে লাগিয়ে দিলেন, পিঠকে আরো ভালো করে লাগিয়ে দিলেন। যখন বুঝলেন যে নবী আমাকে জড়িয়ে ধরেছেন, পিঠকে ভালো করে লাগিয়ে দিলেন, জাহের বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বাজারের লোক তোমরা শোনো, কে গোলাম কিনবে? কুশ্রি কালো একজন গোলাম জাহের বাদু, বাজারের লোক শোনো, কে গোলাম কিনবে? মাইয়াশতারিল আব্দ, জাহের বললেন আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ইজান ওয়াল্লাহি তাজিদুনি কাসিদা, আল্লাহর কসম আল্লাহ, এ আল্লাহর রাসূল, আমাকে তো সস্তা গোলাম পাবেন, আমাকে কে কিনবে? আমি তো সস্তা, কারণ আমি তো ভালো গোলাম নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকিন ইনদাল্লাহি লাস্তা বিকাসিদ, জাহের তুমি নিজেকে সস্তা মনে করছো কিন্তু তুমি আল্লাহর কাছে সস্তা নও। এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। আপনার জীবন যা হবে হোক, যতই গরিব হন, যতই নিকৃষ্ট হন, মানুষের কাছে যতই আপনি ঘৃণ্য হন, আপনার রূপ সৌন্দর্য থাক আর না থাক, যদি আল্লাহর কাছে সুন্দর হতে পারেন, আল্লাহর কাছে দামি হতে পারেন, তো আপনারই দাম হচ্ছে সবচেয়ে বেশি। আরেকটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের সাথী, যিনি সব সময় যখন বাড়িতে থাকতেন, বাইরে থাকতেন, রাসূলুল্লাহর খিদমতে হাজির থাকতেন, সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দাঁতন আনতে গেলেন, গাছের ডালে চেপে দাঁতন আনতে গেলেন, আর তিনি ছিলেন হালকা পাতলা মানুষ, তার পায়ের যে পিণ্ডলিকা বলে, পায়ের যে রোলা, সেটা খুব চিকন ছিল, সরু ছিল। তো সাহাবারা দেখে হাসতে লাগলেন, হাওয়া যেন তাকে নিয়ে দুলছে। আমরা বলি তালপাতার সিপাই, বলি না বলি না তালপাতার সিপাই, খুব পাতলা লোককে তালপাতার সিপাই বলি। তো যখন দেখলেন সাহাবিরা হাসতে লাগলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিম্মা তাদহাকুন, তোমরা কি নিয়ে হাসছো, কি দেখে হাসছো? তো বুঝতে পারলেন যে ইবনে মাসুদের এই চিকন চিকন পিণ্ডলি দেখে, কি বলে আপনার পিণ্ডলিকা দেখে বা পায়ের রলা দেখে তোমরা হাসছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুমা আসকালু ফিল মিজানি মিন উহুদ, তোমরা এই পায়ের পিণ্ডলিকা, পায়ের রলা, চিকন রলা দেখে হাসছো, আল্লাহর কসম, এই এই রলা দুটি, এই পায়ের রলা দুটি কাল কেয়ামতের মিজানে উহুদ পাহাড় থেকেও বেশি ওজনদার হবে। এ কথা আপনারা শুনেছেন যে কাল কেয়ামতে মিজানে দাড়ি পাল্লাতে কটা জিনিস ওজন হবে? তিনটে জিনিস ওজন করা হবে। কি কি? আমল, আমল নামার আমলকারী। এই হচ্ছে দলিল যে আমলকারীকে ওজন করা হবে। আর কাফেরদের জন্য ফালা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতে ওয়াজনা, কোন ওজন নেই। কিন্তু একে তুমি দেখছো হালকা পাতলা, এ হয়তো মোটা তাগড়া নয়, কিন্তু এই যে পাতলা পাতলা পিণ্ডলিকা দেখছো, এটা উহুদ পাহাড় থেকেও বেশি ওজনদার হবে। কিসের জন্য? কিসের ওজনটা হবে? শুধু আমলের জন্য, ইমানের জন্য। জীবনের উদ্দেশ্য জেনেছেন তারা, তারা আল্লাহর বান্দা হয়ে গেছেন, তারা দাস। এই জাহের দাস, জাহের নিজেকে মনে করে আমি সস্তা, কিন্তু বিশাল দাম তার, কিন্তু যেহেতু দাস কার? মহান প্রভুর দাস, সৃষ্টিকর্তার দাস। যদি তার দাস হতে পারি, তো সেই দাসত্বে আমার গর্ব হওয়া উচিত। মানুষের দাস নই, আমি সেই মহান প্রভুর দাস, আর সেই দাস হওয়াতে আমার গর্ব আছে। সুতরাং আমাদের আজকের বৈঠকে যেটা বলার কথা ছিল, মানুষ জানে না, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া, বহু মানুষ জানে, বহু ভাই জানে, জানে যে আমরা ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, কিন্তু বহু মানুষ জানে না, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া দুনিয়া। কি করে বড় লোক হব, কি করে আমার ছেলেটাকে ডাক্তার বানাবো, কি করে আমার মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানাবো, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে দুনিয়ার শেষ মানে উদ্দেশ্য। আর মেয়েদের, মহিলাদের উদ্দেশ্য হলো যে একটা বাস ভালো বর পাওয়াই, যেমন বললাম, আর এই শেষ হয়ে গেল দুনিয়া, বাস দুনিয়া, আমি কি করে ভালো, সব থেকে ভালোভাবে সুখী হব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জীবনের পরে, এই দুনিয়ার জীবনের পরে যে একটা সুখী জীবন আছে, এই জীবনটাকে কেউ খেয়াল করে না, তার জন্য প্রস্তুতি কেউ নেয় না। দুনিয়ার বাড়ি বানায়, কিন্তু কবরের বাড়িটা কি করে সুন্দর হবে সে খেয়াল করে না। দুনিয়া বাড়িতে 60, 70, 80, 90, 100 বছর বাস করবেন, কিন্তু পরকালের বাড়িতে কতদিন বাস করতে হবে? অনন্তকালের জন্য বাস করতে হবে, আর তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতি হবে আপনি নিজেকে চেনার মাধ্যমে, আপনার সেই প্রস্তুতি নেবেন। নিজেকে চিনুন যে আপনি একজন দাস। প্রকৃতিগতভাবে প্রত্যেক মানুষই দাস, হয় তার কিসের দাস, মনের দাস, দেখবেন সে মনের দাসত্ব করছে, আর না হয় সে তার মালিকের দাসত্ব করছে, না হয় সে তার রাজনীতির নেতার দাসত্ব করছে। বলবেন নাস্তিক, নাস্তিকও দাসত্ব করছে, নিজের মনের দাসত্ব করে। আর যারা মুসলিম তারা কার দাসত্ব করে? আল্লাহর দাসত্ব করে। এই আল্লাহর দাসত্ব নিয়ে যদি সে নিজেকে চিনতে পারে যে আমি কার দাস, তাহলে তার ওজন আছে, তার দাম আছে, তার মূল্য আছে, আর কেয়ামতে সে হবে সবচেয়ে বড় সফল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা তার সেই দারুল কারামা জান্নাতে গিয়ে মিলিত হতে পারি। আল্লাহ তাআলা তার দাসত্বের সম্মান দিয়ে, আল্লাহ তাআলা তার দাস বানিয়ে আমাদেরকে ধন্য করে যেন সেই সম্মান রক্ষা করতে পারি, আর দাসত্বের মর্যাদা রক্ষা করতে পারি। শুধু দাস হলেই হবে না, দাসের যে কাজ আছে সেই কাজ আমাদেরকে করতে হবে। ইবাদত, ইবাদত যেভাবে করতে হয়, যে তরিকায় করতে হয়, মুহাম্মাদি তরিকায় আমাদেরকে ইবাদত করতে হবে, তাহলে আমাদের সফলতা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।